যে ছেলে দাও নাও মা শহীদের দলে, তোমার মতোই লক্ষ মাঝ নির্যাতনের জালে। একটি ছেলে দাও নাও মা শহীদের দলে, তোমার মতোই লক্ষ মাঝ নির্যাতনের জালে। আরশ কুরসি কাঁপছে ও মা তাদের হাহাকারে, তবুও তোমার মন কাঁদে না ওদের বাঁচার তরে। একটি ছেলে দাও নাও মা শহীদের দলে, তোমার মতোই লক্ষ মাঝ নির্যাতনের জালে। সুখে আছো পর্দাতে মা প্রভুর দয়াতে, ভাসছে দেখো লক্ষ শিশু রক্তের স্রোতে। কে দেবে আর সাড়া বলো ওদের ডাকেতে, আগলে যদি রাখো মোরে আচল ছায়াতে। করে দাও সাজিয়ে শহীদের দলে, তোমার সাথে দেখা হবে হাশরের কালে। একটি ছেলে দাও নাও মা শহীদের দলে, তোমার মতোই লক্ষ মাঝ নির্যাতনের জালে। তোমার ছেলে রক্তে মাখা উঠবে হাশরে, তেমনি আবার হাজির হবে প্রভুর দরবারে। পাবে তোমার ছেলে এমন জান্নাতের বাগান, সবুজ কুড়ির পাখি যেথা গাইবে সদা গান। সম্মানিতা হবে তুমি শহীদের মাহয়ে, তার চেয়ে আর চাও কি ও মা তার বিনিময়ে। একটি ছেলে দাও নাও মা শহীদের দলে, তোমার মতোই লক্ষ মাঝ নির্যাতনের জালে। একটি ছেলে দাও নাও মা শহীদের দলে, তোমার মতোই লক্ষ মাঝ নির্যাতনের জালে। তোমার মতোই লক্ষ মাঝ নির্যাতনের